সমস্ত ধর্ম বিলীন হয়ে ইসলাম সূর্য আকাশে এলে একমাত্র অবস্থান নড় আকাশে ইসলাম সূর্যে, আর কোন গ্রহ নক্ষত্রের নয়। যে ব্যক্তি মনে করবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ধর্ম কিংবা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য, সে ব্যক্তির মুখে ইমান থাকতে পারে না। ইসলাম ছাড়া আর কোন উপায় নেই। ইসলাম ছাড়া যে অন্য কর্ম অন্বেষণ করবে বাজার পথ মুক্তির পথকে অবলম্বন করবে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না, কেয়ামত হবে সে ক্ষতিগ্রস্ত। ইসলাম দিন যদি থাকে সে দিন আল্লাহর কাছে কিনে একমাত্র ইসলাম, অন্য কোন পথে মুক্তি নেই। একজন আমাকে বুঝাচ্ছেন, হ্যাঁ ঠিকই আছে, আসলে বুঝতে পারছেন সমুদ্র একটাই, বিভিন্ন নদী, কিন্তু সমস্ত নদী ওই সমুদ্রে গিয়ে মিশেছে। কলকাতা যাওয়ার পথ সবারই উদ্দেশ্য কলকাতা যাব, বিভিন্ন পথে কেউ মেন লাইনে, কেউ পর লাইনে, কেউ ডিজি রোডে, কেউ সিটি রোডে, কেউ বিজি রোডে, সমস্ত রোড গেছে কলকাতাতে, উদ্দেশ্য সবারই এক, পথ বিভিন্ন, তাহলে সব ঠিক আছে। আমাকে এইভাবে এক ভদ্রলোক মসজিদে বসে বোঝালেন, মাস্টার মশাই, আমার মাস্টার মশাই দেখুন ঠিক আছে, এটা হলো কলকাতা যাওয়ার পথ, বিভিন্ন পথ দিয়ে আপনি যাবেন, যে কোনো পথ দিয়ে, স্থলপথ দিয়ে, জলপথ দিয়ে, আকাশ পথ দিয়ে, সমস্যা নেই, কলকাতা পৌঁছে যাবেন। কিন্তু ইসলাম যে পথ, আল্লাহকে পাওয়ার যে পথ, জান্নাতের যে পথ, এরকম পথ কি করা আছে? এই নদীর মতো বিভিন্ন নদী কি করা আছে? জান্নাত কি সমুদ্রের মতো যে কোনো দিক থেকে ঢোকা যাবে? যদি তাই হয় তাহলে আপনি বলুন, আপনি অঙ্কের মাস্টার, সে আবার অঙ্কের মাস্টার, আপনি তো অঙ্কের মাস্টার, আপনি বলুন একটা সরলরেখা থেকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত সরলরেখা টানতে হলে কটা টানতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন আমার দিনটা হচ্ছে সরল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল। আল্লাহ বলছেন আমার এই পথটা, আমার এই দিনটা সরল। আপনি অঙ্কের মাস্টার, আপনি বলুন এক বিন্দু, দুটো বিন্দু, দুটো একটা, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যদি সরল রেখা টানতে যান কটা সরল রেখা টানা হবে? বলছে একটা। যদি দুটো টানা হয় কি হবে? দুটো টানা হলে দুটো সরল রেখা টানা যাবে? দুটো সরল রেখা টানতে গেলে বিন্দুতে পৌঁছবে না। সুতরাং আল্লাহ তাআলাকে পেতে হলে তার পথ হল একটাই সরল, সেটা আর সেই সরল রেখাই হল ইসলাম। ইসলাম ছাড়া আর কোন পথ নেই যে পথ পেয়ে আল্লাহকে পাওয়া যাবে। ধর্ম নিরপেক্ষবাদীরা শুনে রাখুন, তারা মনে করেন সব ধর্ম ঠিক আছে, সব ধর্ম সমান, যে কোনো একটা ধর্ম মানলেই হয়, মুসলমান হতে পারবে জরুরি না। যারা মনে করে তাদের মুখে ইমান থাকবে না, ইমান পাকি হয়ে যাবে। তবে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষবাদী বলে, তারা বলে না আসলে ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে কি, ধর্ম ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, রাজনীতিকে ধর্ম নেই। ইসলাম ধর্ম ঠিক আছে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু রাজনীতিকে ইসলামকে আনা যাবে না। ইসলাম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, তার এবং তার প্রভুর সাথে সম্পর্কের ব্যাপার, তবে রাজনীতিতে ইসলাম নেই। যদি এই কথা মনে করে, কিংবা মনে করে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুসলমানরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু পাশাপাশি বাস করতে হলে অপরকেও মেনে নিতে হবে, কারোর সঙ্গে লড়াই দাঙ্গা করা যাবে না, কারোর সঙ্গে সন্ত্রাস করা যাবে না, কারোর সঙ্গে মারামারি করে তাকে দমদম দমন করা যাবে না। সবাই নিজেদের ধর্ম নিয়ে শান্তির সাথে বাস করবে। যদি এই বিশ্বাস নিয়ে, এই আত্মীয়তা নিয়ে রাজনীতি করছেন, ধর্ম নিরপেক্ষবাদী হয়ে রাজনীতি করছেন, তাহলে বলা যে হ্যাঁ ঠিক আছে আপনার ইমানটা বাঁচবে, কিন্তু তবু আপনি বিপন্মুখ, বিপদের মুখে আছেন। চলবে, এরকম বিশ্বাস চলবে। কিন্তু আপনি যে পার্টি করছেন সেই পার্টির মূল নীতিকে জিজ্ঞেস করে দেখুন, ধর্মনিরপেক্ষবাদের মানে কিন্তু ওইটা নয় যেটা আপনি বিশ্বাস করছেন। আপনি যে বিশ্বাস করছেন তাছাড়া মসজিদের মতওয়াল্লি অথচ পার্টির মেম্বার, কি করে হয়? তারা এই বিশ্বাস করে যে না মুসলিম মুসলমান ঠিক আছে, তাকওয়া আমার মধ্যে আছে, আর তাকওয়া হা হোনা, হ্যাঁ তার তাকওয়া ঠিক আছে, আমি ইমান আমার ঠিক আছে, পার্টিও করি। তা তুমি যে ধর্মনিরপেক্ষবাদী পার্টি করো, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে এই, মানে আমরা মুসলমান আমরাই শ্রেষ্ঠ, কিন্তু পাশাপাশি বাস করছি, সবাইকে শান্তির সাথে বাস করতে হবে, আর রাজনীতি করতে হবে, তাছাড়া উপায় নেই, এই জন্যই করতে হয়। তাহলে তাকে বলবো যে আপনি যে ব্যাখ্যাটা করলেন ধর্মনিরপেক্ষবাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা কিন্তু আপনার নেতারা করে না, আপনার যারা গুরু তারা করে না, পার্টির মূলনীতিতেও এটা নয়, এটা আপনার তরফ থেকে করা ব্যাখ্যা। তবে এই জন্য যে আপনার ইমান চলে গেছে তা আমরা বলবো না, তবুও আপনি বিপদের মুখে আছেন। মোট কথা কথা বলতে বলতে কোথায় চলে গেলাম, যে আমাদের কিছু লেখক আছেন যে লেখকরা মানবতাবাদীকে তুলতে গিয়ে আমাদের লেখকরা ফেঁসে গেছেন। যেমন ফেঁসে গেছেন আমার ভাই বললেন একটু আগে একজনের কথা, যিনি ফেঁসে গেছেন বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলতে গিয়ে, রাজনীতির কথা বলতে গিয়ে বিভিন্ন লোককে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। জান্নাত কারো তো বাপের ঘর নয় যে তাকে তার নিজের ইচ্ছা মতো তাকে চাবিকাঠি দিয়ে দেওয়া হবে যে যাও পাঁচ নম্বর রুম তোমার, এ তো বলা যায় না। কিন্তু উনি নিজের তরফ থেকে সার্টিফিকেট দিয়ে ফেলেছেন অমুক জান্নাতে যাবে, অমুসলিম হলেও জান্নাতে যাবে। এটা বড় দুঃসাহসী কথা। আর এই কথা যদি কেউ বিশ্বাস করে যে অমুসলিম কোন অমুসলিম বর্তমানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার পরে কোন অমুসলিম বেহেস্তে যাবে, তাড়াতাড়ি ইমান থাকবে। মুসলমান হওয়া ছাড়া কেউ বেহেস্তে যেতে পারে? অসম্ভব। ইসলাম গ্রহণ করা ছাড়া বেহেস্তের পথ পাওয়া, মুখ পাওয়া অসম্ভব। কিন্তু যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান থাকতে পারে না। আর এই জন্যই আমার ভাই সাবধান করে দিলেন যে আপনারা এমন লেখক থেকে এমন কবি থেকে সাবধান থাকবেন, সাধু সাবধান। মোট কথা এই সমস্ত তফসিরে আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে বিভিন্ন অপব্যাখ্যা করা হয়েছে। এই অপব্যাখ্যা সম্পর্কে আপনারা সচেতন হন, খবরদার। আল্লাহর গুণাবলী সম্পর্কে যখন এরকম অপব্যাখ্যা পাবেন, এবং আমাদের তফসিরগুলো, আমার তফসির যেটা আমাদের তফসির বের হয়েছে, সেই তফসির যখন পড়বেন, আল্লাহর গুণাবলী সম্পর্কে যখন পড়বেন, তখন আপনারা জানবেন যে সেই গুণ সম্পর্কে আপনাকে কিভাবে বিশ্বাস রাখতে হবে। আর বাকি ওই তফসিরগুলো যখন পড়বেন তখন পরিষ্কারভাবে দেখবেন যে তারা অপব্যাখ্যা করেছে এবং তাবিল করেছে। সুতরাং কোরআন ও হাদিসে যত গুণ সম্পর্কে এবং নাম সম্পর্কিত কথা আছে, আমাদেরকে ওই বাহ্যিকভাবে যে অর্থ হয় সেই অর্থই বিশ্বাস করতে হবে, অন্য অর্থ বিশ্বাস করা যাবে না। যখন আপনি শুনবেন আল্লাহর হাত আছে, আল্লাহর হাত, হাতের যে প্রসিদ্ধ অর্থ আমরা জানি তাই মানব। আল্লাহর হাত যেমন আমরা বলি, পাটির হাত নাই, ওখানে হাত মানে কি? মকর। তো সেই আল্লাহ তো আল্লাহর ব্যাপারে আল্লাহর হাত দিয়ে সৃষ্টি করেছেন, এরকম ব্যাখ্যা করা যাবে যে আল্লাহর মদত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন? তাহলে দুটো মদত মানে কি হবে না? তাহলে প্রসিদ্ধ অর্থ যেটা আল্লাহর হাত, আমরা আমার যাকে হাত বলে জানি সেটাকেই আল্লাহর হাত বলে জানব। তবে একথা মানতে হবে যে আমাদের যেমন হাত আল্লাহ সেরকম হাত নয়। তবে একথাও আপনাদেরকে বলে রাখি যে আল্লাহর হাতের করতল আছে, করতল, করতল কাকে বলে? এটা হচ্ছে করতল। এই করতলের কথা হাদিসে এসেছে, মুঠো, মুঠোর কথা হাদিসে এসেছে, আঙ্গুলের কথা হাদিসে এসেছে। মানুষের হৃদয় রহমানের দুই আঙ্গুলের মাঝে আছে, আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমনি করে ঘোরান ফেরান, তাহলে আঙ্গুলের কথা আছে, আঙ্গুলের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে পরিষ্কারভাবে হাত সম্পর্কে ধারণা যদি আমরা এরকম করি যে মানুষের যেমন একটা হাত, আর সেই হাতের যেমন চেটো করতল, আর সেই হাতের যেমন আঙ্গুল, তাহলে নখও আছে হাতের ওই ভাঁজও, কি বলে ওই, তাহলে আপনি আসলে আল্লাহ তাআলাকে মানুষের সাথে তুলনা করলেন, তখন কিন্তু আপনার ভুল হবে, বরং শিরক হয়ে যেতে পারে। খবরদার, আল্লাহর গুণ যখন শুনবেন তখন খবরদার আল্লাহ সেই গুণকে কোন প্রাণীর কোন সৃষ্টির সাথে তুলনা করবেন না, যে আল্লাহর হাত আছে তো আমার হাতের মতো কিংবা আরো কারো হাতের মতো। আমরা যখন বলি আল্লাহর পা আছে, পা তো বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম হয়। পা বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম হয়, আপনার পা আলাদা, হাতির পা আলাদা, কুকুরের পা আলাদা, তারপরে গরুর পা আলাদা, আমার সামনে টেবিল আছে টেবিলের পা আলাদা, চেয়ারের পা আলাদা, বিভিন্ন জিনিসের পা বিভিন্ন রকম হয়। এখন যখন বলবো আল্লাহর পা আছে তখন কি এটা বিশ্বাস জড়িয়ে হবে যে মানুষের মতো পা আছে? না, আল্লাহর পা কেমন আছে সেটা আল্লাহই জানেন। আল্লাহর পায়ের ধরন গঠন সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। হাদিসে আছে যখন তুমি ইবাদত করবে, এহসান কাকে বলে, এহসান মানে হচ্ছে যখন তুমি ইবাদত করবে তখন তুমি এই মনে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি তা মনে করতে না পারো তাহলে ফাইল নাম তাকুন তারাহু ফাইন না হইয়া রাখ, তাহলে তুমি এটুকু অন্তত মনে করো যে তিনি তোমাকে দেখছেন। এখন যদি আপনি প্রথম পর্যায়ে গিয়ে মনে করেন যেন আমি আল্লাহকে দেখছি, যেন মানে কি সত্যি, যেন মানে কি সত্যি, যেন দিয়ে চোখ বন্ধ করে নামাজ পড়তে শুরু করলেন, শুরু করতে করতে হ্যাঁ যেন আপনি আল্লাহকে দেখছেন, আর সামনে একটা মূর্তি ভেসে উঠল, বিশাল মূর্তি সাদা মতো, আর আপনি কল্পনা করতে লাগলেন আল্লাহ এরকম, হ্যাঁ আর গিয়ে সিজদা করলেন, তাহলে আসলে আপনি মূর্তি পূজক, তাই না? যেন আপনি আল্লাহকে দেখছেন বলতে আপনি সত্যি সত্যি পিসাবদের মতো আল্লাহকে দেখে ফেলেন না, এটা মুশকিল হয়ে যাবে। পিসাবরা আল্লাহকে দেখতে পায়, আপনি পাবেন না, আমিও পাব না। কারণ হাদিসে বলা হয়েছে ইন্নাকুম লান তারাও রাব্বাকুম হাত্তা